আমার জন্য সম্মানের বিষয় নয়, বরং আমার সম্মানের বিষয় হচ্ছে সেইটা যে আমি সত্য কথা বলেও রাস্তায় পড়ে ঘুমাবো, এটাই হচ্ছে আমার জন্য গৌরবের বিষয়, এটাই হচ্ছে আমার কৃতিত্বের বিষয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ এই কথা বলেছেন। সুতরাং মিথ্যার আশ্রয় নিয়ে কোনোদিন বড় হয়ে সেই বড়র মর্যাদা দুনিয়াতে যদিও আমরা দেখতে পাবো বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা প্রকৃত মর্যাদা নয়, সেটা প্রকৃত সম্মান নয়। আজকে দেখবেন আমরা সমাজে দেখতে পাই মিথ্যার আশ্রয় নিয়ে বারবার যারা মিথ্যা কথা বলে, মিথ্যার ওয়াদা দেয়, মিথ্যা অঙ্গীকার করে, করার পরে বড় হচ্ছে, তাদেরকে আমরা সামনে গিয়ে ভয়ে ভীতিতে শ্রদ্ধা দেখালেও আড়ালে গিয়ে কখনোই তার প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করি না। এটা হচ্ছে মানুষের ফিতরতি স্বভাব। সুতরাং কেউ যদি সত্য কথা বলে ন্যায়নিষ্ঠার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে তাকে দেখা না হলেও বাইরে দূরে থেকে হলেও তার জন্য সম্মানসূচক আচরণ করা হবে, সম্মানসূচক দোয়া করা হবে। এই জন্য আমাদেরকে এই মিথ্যা পরিহারের মানসিকতা সৃষ্টি করতে হবে। মিথ্যা পরিহারের মানসিকতা সৃষ্টি করতে হলে আমাদেরকে সমাজের শুরু থেকে চেষ্টা করতে হবে। সমাজের প্রথম ব্যক্তি হচ্ছে নবজাতক শিশু। এই শিশুদের কাছ থেকে আমাদেরকে শুরু করতে হবে এই মিথ্যা দূর করার সংগ্রাম। মিথ্যা আচরণ সন্তানদের সাথেও করা যাবে না, এমন কি ছোট সন্তান যারা লেখাপড়া করছে না, অথবা এমন কোনো বায়না ধরেছে পিতামাতার কাছে, তাকে থামানোর জন্য মিথ্যা ওয়াদা দেওয়া হলো যে বাবা তুমি এই কাজটি করো তাহলে তোমাকে কালকে একটি খেলনা কিনে দেব, উদাহরণস্বরূপ। অথচ আমার মনেই আছে যে আমি কালকে খেলনা কিনে দেব না, এই যে মিথ্যা ওয়াদা দিলাম, এই মিথ্যা ওয়াদার জন্য আমি নিজেও যেমন দায়ী হব, আমার সন্তানও তেমনি পরবর্তীতে মিথ্যা শিখবে যে আমার বাবাই তো মিথ্যা ওয়াদা দিয়েছিল। সুতরাং এখন আমরা বড় বড় গলায় চিৎকার করি যদিও যে মিথ্যা দূর করতে হবে, মিথ্যা দূর করতে হবে, তাহলে সম্ভব নয়, কেননা ওইখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আসতে হবে। অতএব ছোট বাচ্চাদেরকে কোনোভাবেই কোনো সময় মিথ্যা বলতে হবে না, বরং সত্য কথা বলে সুন্দর গল্প শুনিয়ে মোড় অন্যদিকে ঘুরিয়ে নিয়ে হলেও তার ওই মানসিকতাটাকে দূর করতে হবে, যেটাকে আপনি যে দাবি যদি পূরণ করা ইসলামের দৃষ্টিতে সম্ভব না হয় তাহলে আপনাকে অন্যভাবে বুঝাইতে হবে, কিন্তু মিথ্যা ওয়াদা দিয়ে, মিথ্যা অঙ্গীকার দিয়ে তাকে বোঝানো গেলেও বাস্তবতায় তা ক্ষতির কারণ হবে। অতএব মিথ্যা, আর মুমিনরা কখনো মিথ্যা বলে না, মুসলিমরা কখনো মিথ্যা বলে না, এটাই হচ্ছে আসল কথা। তাছাড়া মিথ্যাটাই হচ্ছে সকল পাপের মূল। মিথ্যা যে যত বেশি বলতে পারবে, বলবে তার পাপের দরজা ততই বেশি খুলে যাবে, তার অন্যান্য পাপ করতে আর কোনো ধরনের বাধা থাকবে না। সুতরাং মিথ্যাটা হচ্ছে মারাত্মক অপরাধ, মিথ্যা হচ্ছে কঠিন অপরাধ। অতএব এই মিথ্যাবাদিতা যেন আমরা পরিহার করতে সক্ষম হই, সেই দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। জেনেছেন আপনারা আবদুল্লাহ ইবনু মুবারক রাহমাহুল্লাহ, তিনি একটা বাগানের প্রহরী ছিলেন, তিনি একটি বাগানের প্রহরী ছিলেন। বাগানের মালিক আসলো, তার কাছে কিছু ফলমূল আগিয়ে দেওয়া হলো, দিলেন, তিনি খেয়ে দেখলেন যে মালিক এই বাগানের ফল সবই টক। তিনি একটু রাগান্বিত হয়ে বললেন যে তুমি আমাকে টক ফল দিলে কেন, ভালো যেগুলি মিষ্টি সেগুলি নিয়ে আসো। আবারও নিয়ে আসলেন, দ্বিতীয়বারও দেখা গেল যে টক এসেছে। তিনি রাগ করে বললেন যে আমার বাগানে কি মিষ্টি ফল নেই, সবই কি টক? তিনি বললেন যে আপনি হলেন মালিক আর আমি হলাম মালি, আমি তো গাছের ফল খাওয়ার এখতিয়ার পাইনি, অনুমতি পাইনি, আমি শুধু গাছের চর্চা করার কাজে আছি। কোন গাছের ফল কোনটি মিষ্টি আর কোনটি টক এটা তো আমি জানি না মালিক, আপনি তো আমাকে ফল খাওয়ার নির্দেশ দেন না। তাই তিনি শেষ মুহূর্তে এই কথা শুনে, তার সততা দেখে, তার ন্যায়নিষ্ঠা দেখে তিনি তার সাথে মেয়ের বিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন বিবাহের পরে তার স্ত্রীকে যে দেখো, আমি জীবনে মিথ্যা কথা বলিনি, হারাম উপার্জন করিনি, অতএব তুমি আমার সন্তানের মুখে এমন কোনো খাবার দিও না যেটা হারাম, অথবা এমন কোনো কথা শিখায় না যেটা মিথ্যা কথা। অতএব এইভাবে যদি আমরা পরস্পরে পরিবারের মধ্যে মিথ্যা আচরণকে দূর করে সত্য ন্যায়নিষ্ঠার কথা শিখাইতে পারি, তাহলে অবশ্যই আমাদের সমাজ শান্তিপূর্ণ হবে, পরস্পরের মধ্যে সৌহার্দ্য এবং ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। মিথ্যা কথা বলা কখনোই বৈধ নয়, কখনোই জায়েজ নয়, কখনোই সুফল নিয়ে আসে না। তবে হ্যাঁ, কার্যক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া বৈধ, ডাইরেক্ট মিথ্যা না বলে মিথ্যার আশ্রয় নেওয়া বৈধ কয়েকটি ক্ষেত্রে। যেমন কোনো জালেম, কোনো অত্যাচারী যদি কোনো মুসলিমের উপর অত্যাচার করে, তার সম্পদ লুণ্ঠন করে অথবা তার জীবন নাশ করে, এইরকম অবস্থায় মিথ্যার আশ্রয় নিয়ে তাকে বাঁচানো জায়েজ, বা তার সম্পদ রক্ষা করা জায়েজ। ঠিক তেমনিভাবে মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে, সেই সময় মুসলিমদের মধ্যে ইসলাহ করে দেওয়ার জন্য, মীমাংসা করে দেওয়ার জন্য বিচারক যারা থাকবেন, তারা কৌশলে মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদের মধ্যে ওই দুই মুসলিমের মধ্যে মীমাংসা করে দিবেন, এটা জায়েজ। দুঃখের বিষয় হলো সত্য যে বর্তমান জামানায় আমরা বিচারকগণ, ইসলাহ করা তো দূরের কথা থাক, আরও দ্বন্দ্ব বৃদ্ধি করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন। এটা এই বিচারকদের জন্য সমাজ অশান্তিপূর্ণ হচ্ছে। উচিত ছিল তাদের ভালোভাবে সঠিকভাবে মীমাংসা করে দেওয়া, তাতেও যদি সম্ভব না হয় তাহলে কৌশলে মিথ্যার আশ্রয় নিয়ে হলেও তাদের মধ্যে মীমাংসা করে দিতে হবে, এটাই ছিল তাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এই দায়িত্বর অবহেলা করে, দায়িত্বকে উপেক্ষা করে মিথ্যার আশ্রয় নিয়ে কি করল, তাদের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি করার জন্য মিথ্যার আশ্রয় নিল, দ্বন্দ্ব মিটিয়ে দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া বৈধ ছিল, তারা করলেন কি, দ্বন্দ্ব বৃদ্ধি করার জন্য মিথ্যার আশ্রয় নিলেন। সুতরাং ওই মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হলো, ওই বিচারকগণ নিজে ক্ষতিগ্রস্ত হলেন, সমাজকে ক্ষতিগ্রস্ত করলেন। তৃতীয় আরেকটি ছিল যুদ্ধক্ষেত্রেও, কাফেরদের সাথে যুদ্ধক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া, কৌশল করে মিথ্যার আশ্রয় নেওয়া বৈধ। ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মহব্বত ও ভালোবাসা বৃদ্ধির জন্য মিথ্যার আশ্রয় নেওয়া বৈধ। তবে এমনটি যেন না হয় যে আপনি শুধু মিথ্যা বলতে বলতে আপনি স্ত্রীর কাছে মিথ্যুক হিসাবে প্রমাণিত হয়ে যাবেন, এটা নয়, এরকম নয়। কৌশলে এমনভাবে আশ্রয় নেবেন যেন মহব্বত বৃদ্ধির আশা থাকে, ধোকা দেওয়ার আশা নয়। অতএব দুনিয়াতে যদি আমরা মিথ্যা বর্জন করে চলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী বলা হচ্ছে, যদি মিথ্যা বর্জন করে চলা হয়, সত্যবাদিতা অবলম্বন করা হয়, তাহলে কল্যাণের পথ পাওয়া যাবে, নেকির পথ পাওয়া যাবে, ভালোর পথ পাওয়া যাবে, আদর্শের পথ পাওয়া যাবে, উত্তম পথ পাওয়া যাবে। আর এই নেকি, কল্যাণ, আদর্শ শেষ পর্যন্ত পরকালে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যদি মিথ্যাবাদিতা অবলম্বন করাই হয়ে থাকে, তাহলে কি হবে বলা হচ্ছে, পাপাচারের পথ খুলে যাবে, পাপাচারের পথ পথিক হবে মানুষ। আর পাপাচার কখনো মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, সৌহার্দ্যপূর্ণ অবস্থার সৃষ্টি করতে পারে না, এটা বাস্তব। পরকালে যে শাস্তি হবে তা আপনারা জানেন, লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, অনেক কিসসা দেখলেন, এক জায়গায় দেখলেন যে লোহার হুক দিয়ে মানুষের গালে এক কষায় এভাবে লাগানো হচ্ছে, টেনে নিয়ে যাওয়া হচ্ছে পিছনের দিকে, আবার ছেড়ে দেওয়া হচ্ছে, এটা বাম দিকের কষ, আবার এইভাবে ধরছেন, টেনে নিয়ে আসছে, এইভাবে নিয়ে যাচ্ছে, এই পর্যন্ত নিয়ে আসছে, একটা ফিরে আসছে, আর একটা ছেড়ে দিচ্ছে, এইভাবে করতে করতে কেয়ামত পর্যন্ত এরকম অবস্থা তাদের চলতেই আছে। ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞেস করলেন, এরা কারা, কী অপরাধের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, দুনিয়াতে তারা কী করত? তারা বললেন, যে এরা সমাজে এমন মানুষ ছিল যে সকাল হলেই মিথ্যা নিয়ে ছুটত, মিথ্যার আশ্রয় নিত, মিথ্যা কথা বলতো, মিথ্যা বলে বলে বাজারকে নষ্ট করত, সমাজকে নষ্ট করত। তাদের এই মিথ্যা কথার আওয়াজ সকালবেলায় সে একটা মিথ্যা ছেড়ে দিত, সেটা সারা দিন হতে হতে দেখা যেত গোটা গ্রাম ছড়িয়ে পড়ত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছেন, আউযু বিল্লাহ মিন হাযাল আযাব। এই কঠিন শাস্তি থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, এই মিথ্যা আচরণ থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, এই মিথ্যা আচরণ থেকে সমাজ যেন বেঁচে থাকতে পারে সেজন্য আমরা নিজেরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি কখনো মিথ্যা কথা বলবো না, আমি কখনো মিথ্যার আশ্রয় নেব না, আমি কখনো মিথ্যা বলে কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করব না, বরং সত্য বলে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহি হাদিস তথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে এবং সাহাবা ইকরামদের উত্তম চরিত্রকে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি। সেই উত্তম চরিত্রের মধ্যে একটি হচ্ছে এই যে সত্যবাদিতা অবলম্বন করা আর মিথ্যাবাদিতা বর্জন করা। অতএব আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে যে যেখানে যে যে বিভাগে কাজ করছি তিনি সেই সেখান থেকেই সত্যবাদিতা অবলম্বন করব এবং মিথ্যাবাদিতা বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে ছোট্ট একটি বই আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, মিথ্যা নামক বইটি। এই বইটির মধ্যে অনেক দৃষ্টান্ত দেওয়া হয়েছে, অনেক রেফারেন্স দেওয়া হয়েছে মিথ্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে। অতএব যদি সম্ভব হয়ে থাকে এই বইটি পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।